بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين দিন চলে যাব আমরা সবাই থাকব না আমরা কেহ শুধু মাটির নিচে পড়ে রবে দেহ শুধু মাটির নিচে পড়ে রবে দেহ একদিন চলে যাব আমরা সবাই থাকব না আমরা কেহ শুধু মাটির নিচে পড়ে রবে দেহ শুধু মাটির নিচে পড়ে রবে দেহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم فادعوا الله مخلصين له الدين ولو كره الكافرون وقال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন এক ও একক যার কোন শরিক নেই, যে আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য সমস্ত বান্দার এবাদত বন্দেগী, যে আল্লাহ পাকের কাছে দোয়া করলে আল্লাহ পাক শুনে থাকেন, বান্দার দোয়া কবুল করেন, সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সমস্ত রকমের প্রয়োজন যা আমাদের তা দান করেছেন। সালাত এবং সালাম নাযিল হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি নিজেও উত্তম পন্থায় আল্লাহ পাককে ডেকেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন এবং আল্লাহ পাকের কাছে দোয়া করার আদব কায়দা নীতিমালাও শিখিয়েছেন। আমাদের দর্শের বিষয়বস্তু হচ্ছে দোয়া সম্পর্কে। গতকালকে দোয়ার ফজিলত, দোয়ার গুরুত্ব এই বিষয়গুলি আলোচনা করেছিলাম। আজকে দোয়ার শর্ত এবং দোয়া কবুল হয় বাধা, দোয়া করার জন্য কি কি শর্ত রয়েছে, সেই শর্তগুলি পুরা করলে দোয়া কবুল হবে, আর দোয়া কবুল হওয়ার ক্ষেত্রে বাধা কেন হয়ে থাকে। আমরা অধিকাংশ মানুষ আল্লাহ পাকের কাছে দোয়া করলে আমাদের দোয়া কবুল হয় না, বুঝতেই পারি না যে দোয়া কবুল হইল কি হইল না। সারা জীবনে দোয়া করছেন কিন্তু দোয়া কবুলই হয় না, কেন? অথচ আমাদের সালাফে সালেহীন সাহাবাই কেরাম তাবেইন তাবা তাবেইনদের জামানায় স্বর্ণযুগে আল্লাহ পাকের নেক বান্দারা যুগে যুগে দোয়া করলে তাদের দোয়া দ্রুত কবুল হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার খুতবায় আর অনাবৃষ্টি দুর্ভিক্ষের অভিযোগ করল সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ, সাথে সাথে দোয়া করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহুম আসকিনা, আল্লাহুম আগিসনা, আল্লাহুম আগিসনা, আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করো। আর জুমা মসজিদ থেকে বের হয়ে দেখছেন যে মুসুলধার বৃষ্টিতে মদিনা ভেসে গেছে, সুবহানাল্লাহ, কিন্তু আমাদের দোয়া কেন কবুল হয় না। তো এই সব বিষয়গুলি আজকে সংক্ষেপে তুলে ধরব। প্রথম যে বিষয়টি সেটা হচ্ছে দোয়ার শর্তাবলী, দোয়া কবুল হওয়ার জন্য কি কি শর্ত রয়েছে। কয়েকটি শর্ত রয়েছে, তার মধ্যে প্রথম শর্ত হচ্ছে এখলাস, আপনার দোয়ায় আপনি যেন নিষ্ঠাবান হন। এখলাসের দুটো দিক আছে, একটা দিক হচ্ছে শিরক মুক্ত হওয়া, একমাত্র আল্লাহ পাকের কাছেই দোয়া করবেন, আল্লাহ ছাড়া অন্যকে ডাকবেন না, আল্লাহকেও ডাকছেন আর বড় পীরকেও ডাকছেন, আল্লাহকেও ডাকছেন আর জিলানি চিস্তিকেও ডাকছেন, আল্লাহকেও ডাকছেন আর মনে করছেন যে পীর মুর্শেদ ওলি আউলিয়া বুজুরগানে দিন ওরা উদ্ধার করতে পারে, এইরকম শিরকি আকিদা রাখছেন, তাহলে আল্লাহ পাক দেবেন না, আল্লাহ অসহায় ছেড়ে দেবেন ওই সব গোলাম আল্লাহ পাকের বান্দাদের ওপর, যারা মৃত, যাদের কাছে আশা করে বসে আছেন যে ওরা আমাকে দিতে পারে, ওরা আমাকে উদ্ধার করতে পারে, সেজন্য আল্লাহ পাক মদদ করবেন না। আজকাল যেসব দেশে শিরক বিদাত ছড়িয়ে আছে, যেমন ভারত উপমহাদেশে, সেসব দেশে মুসলিমদের যে দুর্গতির শেষ নাই, ভারত বাংলাদেশ পাকিস্তানে মুসলিমদের উপর বালা মুসিবতের শেষ নাই, এর অনেকগুলি কারণ, সবগুলি হচ্ছে পাপ, তার মধ্যে মুখ্য কারণ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা, ইবাদত বন্দেগীতে দোয়াতে ইখলাস না থাকা। আল্লাহর কাছে ডাকে প্রথম দিকে, কিন্তু বালা মুসিবত যেমন যেমন বাড়ে তখন মাজারে যায়, তখন খাজা বাবার কাছে আজমিরে যায়। এই জন্য আল্লাহ পাকের বালা মুসিবত, আল্লাহ পাকের আজাব এসব জাতির ওপর নেমে আসে। তো প্রথম শর্ত হচ্ছে দোয়া কবুল হওয়ার জন্য যে আপনি শিরক মুক্ত হয়ে এক আল্লাহকে ডাকবেন, এক আল্লাহ আপনাকে দিতে পারেন, এক আল্লাহ রক্ষা করতে পারেন, এক আল্লাহ রোগ ভালো করতে পারেন, কোন শক্তি পারে না, এক আল্লাহ হেফাজত করতে পারেন শত্রু থেকে, দুশ্মন থেকে, চোর থেকে, ডাকাত থেকে, জিন থেকে, শয়তান থেকে, শের থেকে, বান থেকে ইত্যাদি সমস্ত রকমের প্রয়োজন মিটান আল্লাহ পাক রব্বুল আলামিন। শিরক মুক্ত হইতে হবে, এবাদত বন্দেগীতে শিরক মুক্ত হইতে হবে, সমস্ত ক্ষেত্রে শিরক মুক্ত হইতে হবে। এখলাসের দ্বিতীয় দিক হচ্ছে যে আপনার দোয়াতে যাতে করে আল্লাহর সন্তুষ্টি ছাড়া দুনিয়ার কোনো গরজ না থাকে, আল্লাহকে ডাকার মাধ্যমে দুনিয়ার গরজ না থাকে। এটা আবার কেমন করে হইতে পারে? এটা হইতে পারে অনেকের দোয়া আছে, লোক দেখানো দোয়া, লোকের সামনে খুব চোখ দিয়ে পানি আসে, লোকের সামনে দোয়া করলে খুব কাঁদন দেখাইতে পারে, কিন্তু নির্জনে গেলে অনেক পাপ করতে পারে। একা একা যখন ঘরে থাকে তখন বুলু ফিল্মও দেখতে পারে, একা একা যখন কম্পিউটার ইন্টারনেট নিয়ে বসে তখন সমস্ত পাপ দেখতে পারে আর শুনতে পারে। নির্জনে যদি কোনো হারাম কাজের সুযোগ সুবিধা পায়, জেনাই হোক আর চুরি করা হোক আর কারো কিছু বেইমানি করা হোক, তাহলে খুব পারে। আল্লাহ পাকের হারাম বলে, নিষেধাজ্ঞা বলে কোনো ভয় নেই যে আল্লাহ পাকের সামনে জবাবদেহি করতে হবে, কিন্তু মানুষের সামনে যখন দোয়া করে, ওয়াজ মাহফিলে দোয়া করে, বক্তাই হোক আর জনসাধারণ হোক, তখন আবার দেখেন কি কান্না, বানিয়ে বানিয়ে কান্না করে, কান্না ভিতরে না থাকলেও চোখে কান্না বের করে। তো এতে এখলাস নেই, দুনিয়া লোকজনকে দেখানো যাতে করে লোকেরা তারিফ করে, প্রশংসা করে যে আছে আমাদের হুজুর, আমাদের হুজুর দোয়া করলেই কাঁদতেই হবে হুজুরকে, খুব কাঁদতে পারে। এই যদি গরজ, সামান্যতম যদি দুনিয়ার এইরকম গরজ থাকে দোয়াতে, তাহলে এখলাস নেই, এইরকম দোয়া কবুল হবে না। এইরকম এখলাস বিহীন হচ্ছে শুধু দুনিয়া চাওয়া, আখেরাত চাইলেন না, আপনার এই নিয়ে কোনো মাথার ব্যথা নাই যে আমার কবরের জীবন কেমন হবে, আমি জান্নাত পাবো কিনা, জাহান্নাম থেকে বাঁচতে পারবো কিনা, আমার ছেলে মেয়ে নেক হইল কি হইল না, আল্লাহ আমার ছেলেকে ডাক্তার করে দাও, ইঞ্জিনিয়ার বানিয়ে দাও, রুজিতে বরকত দাও, খুব ভালো আল্লাহ আমাকে দাও, গাড়ি দাও, বাড়ি দাও, নারী দাও, দুনিয়া চাইছেন কিন্তু আখেরাত চাইছেন না। আপনার ছেলেরা দিনদার হোক, পরহেজগার হোক, আপনার ছেলেরা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করুক, তাওহীদ জানুক, সুন্নত জানুক, সহি আকীদা জানুক, সিরাতে মুস্তাকিম আল্লাহ দান করুক, এগুলো নিয়ে মাথার ব্যথা নাই, পেট হলি হলো আর দুনিয়ার সুখ পেলেই হলো, তাহলে এতেও এখলাস নেই। এখলাস হচ্ছে প্রথম শর্ত। আল্লাহ পাক সূরায়ে গাফেরের আয়াত নম্বর 14 তে ইরশাদ করেছে, ফাদউল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, তোমরা আল্লাহর কাছে দোয়া করো তার জন্য তোমাদের দিনকে নিখুঁত নির্ভেজাল করি, খালিস করি। অলৌকারী হাল কাফেরুন, কাফেররা এটা পছন্দ করে না, কাফের মুশরিক চায় যে ওদের সাথে ধর্মকর্ম করো, ওদের মন্দিরে যাও, ওদের চার্চে যাও, হ্যাঁ তুমি মুসলিমদেরও জানাজায় যাও, আর হিন্দু ইহুদি নাসারা ওদেরও যে জানাজা, ওদেরও যে লাশ দাফন করতে যাচ্ছে ওতেও গিয়ে নেতারা হাজির, খুব খুশি, এইরকম করলে ওরা খুব খুশি হবে। কিন্তু যদি বলেন না আমি যাব না, আমি আমার মুসলিম ভাইয়ের জানাজা পড়বো, হ্যাঁ এই কট্টরপন্থী আছে, এ মৌলবাদী আছে, পছন্দ করেন না। আল্লাহ পাক কাফের অন্তকরণ ভালো করে জানেন, এই জন্য ওয়ালাউকারিহাল কাফেরুন, এক আল্লাহর কাছে চাওয়া, এক আল্লাহর কাছে দোয়া করা কাফের পছন্দ করে না, কিন্তু আজমিরে গিয়ে আর মাজারগুলিতে গিয়ে মুসলিমরা শিরিক করতে যাচ্ছে, শিখও আসছে, হিন্দু আসছে, সব ধর্মের লোক আসছে, খুব খুশি ওরা, এইরকম ধর্মে খুব খুশি ওরা, শুধু আল্লাহর কাছে চান এটা পছন্দ করে না। যদি আপনি মাজার পূজার বিরুদ্ধে বলেন তো বিদাতি যেমন নাখোশ হবে, অসন্তুষ্ট হবে, কাফের মুশরিকরাও নাখোশ অসন্তুষ্ট হবে। জি, তো কাফের মুশরিক কখনো চাই না যে তৌহিদ আল্লাহর একত্ব প্রতিষ্ঠা হোক, শিরকের ধর্ম পালন করুক, বাতিল ধর্ম পালন করুক, মুসলিমরা অসুবিধা নেই, মিলাদের ধর্ম অসুবিধা নেই, হ্যাঁ বিদাতের ধর্ম অসুবিধা নেই, শিরকের কবর মাজার পূজার ধর্ম, এই পীরতন্ত্র সুফি ইজমের ধর্ম, কাফেরদের কোনো অসুবিধা নেই, কিন্তু সহি কোরআন এবং হাদিস ভিত্তিক ধর্মের কথা বলেন, হ্যাঁ ওয়ালাউকারি হাল কাফের, কাফের এর জন্য বরদাস্তের বাইরে, বরদাস্ত করতে চায় না। দ্বিতীয় শর্ত হচ্ছে দোয়া কবুল হওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লামের অনুসরণ করা, রসুলের তরিকায় দোয়া করবেন, আপনি রাসূলুল্লাহ সাল্লামের তরিকায় জীবন যাপন করবেন। আপনি বিদাত করছেন, বিদাতি দোয়া, অথবা বিদাত করলেন, বিদাত করার পরে দোয়া করছেন, বাড়িতে মিলাদ পড়ালেন, হুজুরদেরকে ডেকে হেঁকে একটু খাওয়াইলেন, আর তারপরে মুখ মিষ্টি করলেন, জিলাপি বিতরণ করলেন, আর তারপরে একটু মিলাদ পড়াইলেন। মিলাদ আবার দেশের লোক পড়ায়, মিলাদ মানে জন্মবার্ষিকী। তো যদি জন্মবার্ষিকী মিলাদের জায়গায় জন্মবার্ষিকী এটা পড়ি, অমুক বাড়িতে জন্মবার্ষিকী পড়া হচ্ছে, তো জন্মবার্ষিকী পড়ার জিনিস কি? কিন্তু এমন মূর্খ সমাজ আমাদের সমাজ যে মিলাদ পড়ে, মিলাদ আবার পড়া যায়, মিলাদ তো পড়া যায় না, জন্মবার্ষিকী পালন করে, হ্যাঁ পড়ার জিনিস নাই, কিন্তু এরা মিলাদ পড়ে, অজ্ঞতার কারণে মিলাদ পড়ে এরা। মিলাদ পড়া মানে কি? সুর করে দুরুদ পড়া সবাই মিলে, ইয়া নাবি ধরিয়ে দিলে একটু, আল্লাহুম্মা ধরিয়ে দিলে একটু, দুরুদ ফুরুদ পড়লো, আর তার সাথে বালাগাল উলাবে কামালহি কাশাফাদ্দো যাবে জামালি সুর সার করে পড়লে একটু গানের মতো করে, আর তারপরে বক্সে দিল, বক্সাবার হলে বক্সে দিল মাইয়েতকে নেকি, আর যদি ঘর উদ্বোধন করতে উদ্বোধন করলো, খুব ভালো ভালো খাওয়াইলেন, আর তারপরে মোনাজাত ধরলেন, তো বিদাতি দোয়া করলেন, বিদাতি তরিকা রসুলের তরিকায় দোয়া করলেন না, এই জন্য কবুল হয় না। তিন নম্বর শর্ত হচ্ছে, যখন আপনি দোয়া করবেন তখন আপনার যেন আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস থাকে, আল্লাহ দেবেন, কেন দেবেন না, কেন দেবেন না? আল্লাহ পাক তার নবীকে দিয়েছেন, শুধু শেষ নবী কেন, সমস্ত নবীদেরকে দিয়েছেন, একটা করে দোয়া করেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম আলাইহিস সালামকে আল্লাহ মাফ করে দিয়েছেন, ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে, আপনি জেলেও না, আপনাকে কোনো বক্সের মধ্যে ভরে রাখা হয়নি, মাছের পেটে, আর মাছের পেট থেকে দোয়া করছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, বড় দোয়া করেছেন, বিশ মিনিট আধা ঘন্টার দোয়া করেছেন, লম্বা লম্বা আজকালকার জামানার মতো দোয়া করেছেন, লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তোমার ছাড়া আমার কোন সত্য মাবুদ নেই, সব বাতিল, আল্লাহ তুমি আমার হক মাবুদ, সুবহানাক আল্লাহ তুমি পাক পবিত্র, সমস্ত ত্রুটি থেকে, সমস্ত দুর্বলতা থেকে তোমার কোন শরীক টরিক নেই, অংশীদার নেই, তোমার সাহায্যকারী নেই, ইন্নী কুনতু মিনাল যালিমিন, আমি বড় জুলুম করেছি, আমি জালেমদের দলে সামিল হয়েছে, ভুল করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও, ব্যাস। এই শর্ট সংক্ষেপ দোয়া, আল্লাহ বলছেন যে ফানাজ্জাইনাহু মিনাল গাম, তার সব দুশ্চিন্তা দূর করে দিলাম, তাকে নাজাত দিলাম, আমি নাজাত দিলাম মাছের পেট থেকে, মাছ বাধ্য হইল শুকনো জায়গায় উগলে ফেলতে, কি করে দোয়া কবুল, আপনার কেন কবুল হবে না? আপনি আল্লাহ পাকের উপর ওই রকম ইয়াকিন রাখেন যে আল্লাহ আমার দোয়া শুনবেন, কেন শুনবেন না? আল্লাহ আমাকে নেক সন্তান দেবেন, কেন দেবেন না? আমাকে নেক বিবি দেবেন, কেন দেবেন না? আল্লাহ আমার ছেলে মেয়েদেরকে সৎ করবেন, কেন করবেন না? আল্লাহ আমার রুজিতে বরকত দেবেন, কেন দেবেন না? হ্যাঁ চাইব আল্লাহর কাছে, চাওয়াতে গাফিলতি করব না, চাওয়াতে বিরক্তি বোধ করব না, চেয়ে পেলাম না এরকম নেগেটিভ কখনো চিন্তা রাখবো না, একদিনে পেলাম না, দশ দিন, দশ দিনে পেলাম না, বছর, বছরকে বছর চাইতে থাকবো, আল্লাহ তোমার দ্বার ছাড়া আমার কোনো দ্বার নাই, তোমার কাছেই চাইবো, তুমি দেও না দাও তোমার কাছেই চাইবো। দেখেন আল্লাহ পাক দেন কিনা, অবশ্যই দেবেন আল্লাহ পাক রব্বুল আলামিন। তো আল্লাহর প্রতি ইয়াকিন থাকতে, এই মর্মে তিরমিজিতে একটি হাদিস রয়েছে, হাদিসটি হাসান, বলছেন আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা আল্লাহ পাকের কাছে দোয়া করো এমন অবস্থায় যে তোমাদের যেন ইয়াকিন থাকে, দৃঢ় প্রত্যয়ের সাথে, দৃঢ় বিশ্বাসের সাথে, বিল ইজাবা, যে কবুল হবে, কেন কবুল হবে না আমার দোয়া, কেন কবুল হবে না? আমি কবুল হওয়ার যে বাধা আছে, বাধা দূর করে দিব, আমার মধ্যে যাতে বাধা না থাকে কবুল হওয়ায়, শর্ত পুরা করে দেব, এইভাবে ইয়াকিনের সাথে দোয়া করতে হবে। দোয়া করার চার নম্বর শর্ত হচ্ছে যে দোয়া করবেন খুশুর সাথে, বিনয়ের সাথে, একগ্র চিত্তে, মন মেজাজকে হাজির করে, অন্তরকে একবারে হাজির করে, আপনার দোয়া আপনার হাত করছে, আপনার মুখ করছে, জবান করছে, অঙ্গ প্রত্যঙ্গ করছে, আপনার মন দোয়া করছে, গোটা শরীর যেন দোয়াতে সামিল, এমন না হয় যে শরীরের সামান্য একটা অংশ সামিল, যেটা হচ্ছে হাতটা উঠিয়ে আছেন আর মনটা দুনিয়ার দিকে এদিক ওদিক ঘোরাফেরা করছে, ওই রকম নয়, গোটা শরীর মাথা থেকে পা পর্যন্ত, ভিতর বাহির, আপনার অঙ্গ প্রত্যঙ্গ, হৃদয় হাজির করে আল্লাহর সামনে দোয়া করবেন। আম্বিয়া রসুলগণের প্রশংসা করতে গিয়ে আল্লাহ পাক বলছেন সূরা আম্বিয়ার আয়াত নম্বর ৯০, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, নবী রসুলগণ তারা নেকির কাজে অগ্রগামী ছিল, নেকির কামে এগিয়ে থাকত, ওয়াদউনা রাগাবা ওয়া রাহাবা, আর তারা বড়ই আগ্রহের সাথে আর বড় ভয়ের সাথে আমার কাছে দোয়া করে থাকে। আল্লাহ পাক বলছেন নবী রাসূলেরা দোয়া করে আল্লাহর কাছে, আগ্রহ যেমন থাকে তেমন ভয়ও থাকে। দেখবেন যে ছেলে আদবের ছেলে, ভালো ছেলে, বাপের মায়ের ভালো আদবের ছেলে, ও বাপ মাকে ভয়ও করে আবার কি করে মহব্বতও করে, মহব্বত করে ছোট ছেলেকে। এই ছোট যাদের নেচার বিকৃত হয়নি, এখনো ছোট বাচ্চা আছে, প্রকৃতি খারাপ হয়নি, স্বভাব খারাপ হয়নি, আশেপাশের খারাপ ছেলেদের সাথে এখনো মেলামেশা হয়নি, ছোট ছেলেকে মা মারছে, ধাক্কা দিচ্ছে, আবার লাফিয়ে ওর কোলে চড়তে যাচ্ছে, জানে না আবার ধরছে, এই তুই আমাকে মা বলবি না, না তুই আমাকে বাপ বলবি না, আবার বলছে না আম্মা আম্মা আবার করবে, তাই না? হ্যাঁ, তো আপনাকে আপনার জন্য উত্তম দৃষ্টান্ত আল্লাহ পাকের কাছে চাওয়ার ক্ষেত্রে, আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওইভাবে বড় আগ্রহের সাথে ধরবেন আর ভয়ও রাখবেন, আল্লাহ পাকের আজাবকে ভয় করবেন আর আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হবেন না, আশা রাখবেন আল্লাহ পাকের বরকতের, আশা রাখবেন আল্লাহ পাকের দান মাগফিরাতের, আশা রাখবেন। যারা নবী রসুল তারা আল্লাহ বলছেন আমার কাছে দোয়া করে বড় আগ্রহের সাথে আর বড় ভয় ভীতির সাথে, ওয়া কানু লানা খাশাইন, আর তারা আমার সামনে বড় বিনয়ী, আল্লাহর সামনে বড়ই বিনয়ী তারা। পাঁচ নম্বর শর্ত হচ্ছে যে দোয়ার ক্ষেত্রে মেহনত পরিশ্রম করতে হয়, দোয়াতেও মেহনত লাগে। আমি অনেক সময় অনেক ভাইদেরকে বলি যে দেখেন দুই রকম মেহনত করতে হয়, মানুষকে যদি কামিয়াব হইতে হয় তো দুই রকম মেহনত লাগবে, কাজের মেহনত আর দোয়ার মেহনত, দুটোই মেহনত লাগবে। কিন্তু কাজকর্মে মেহনত করছেন 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা চাকরি করলে ডিউটি করছেন, অত ব্যবসা করলে মাত্র 4-5 ঘন্টা ঘুমাচ্ছেন, সারা দিন ছোটাছুটি করছেন, এই কিনছেন বিক্রি করছেন নিয়ে আসছেন আবার সেল করছেন, কত ধার খরচ করছেন, কত কি চেষ্টা করছেন আল্লাহ পাক ভালো জানে। তো দুনিয়ার জন্য যেমন মেহনত করছেন ওই রকম দিনের ক্ষেত্রে ইবাদত বন্দেগীতে, নামাজে, যাকাতে, রোজাতে, হজে, উমরাতে, মাতা পিতার সেবায়, নেক কাজ করায়, জনকল্যাণমূলক কাজে মেহনত পরিশ্রম লাগবে, আমলেও মেহনত লাগবে আর দুয়ার মেহনত লাগবে। আপনার ছেলে মেয়ে পড়াশোনা করছে স্কুলে মাদ্রাসায়, যেমন লেখা পড়ায় লেবার করতে হবে, মেহনত করতে হবে, দুয়ারও মেহনত আপনি করুন, আপনার ছেলে মেয়েদের করতে বলুন। ফাজতাহিদু ফি দুয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেজদায় সবচাইতে বেশি দোয়া কবুল হয়, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বি ওয়া সাজিদ, সবচাইতে আল্লাহ পাকের নিকটবর্তী হয়ে যায় বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে। সুতরাং তোমরা কি করো, ফাজতাহিদু ফি দোয়া, দোয়া করো, শুধু বলেননি, কি বলছেন, দোয়াতে মেহনত পরিশ্রম করো, দোয়াতে মেহনত করো, কঠোর পরিশ্রম করতে হবে। লাইলাতুল কাদারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কঠোর পরিশ্রম করেছেন, হাদিসে রয়েছে কানা ইয়াজতাহিদু ফিল আশরে মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের শেষ 10টি রাতে এত বেশি মেহনত পরিশ্রম করতেন যে সারা বছরে কোনদিন এত মেহনত পরিশ্রম করতেন না, সারা রাত ধরে ইবাদতে মেহনত করতেন, আর রাত জাগলেন কিছুটা বাজারে ঘুরলেন, কিছুটা বন্ধু বান্ধবের সাথে গল্প গুজবে কাটালেন, কিছুটা এদিক সেদিক ঘোরাফেরা করলেন, আর কিছু কিছুক্ষণ খাওয়া দাওয়া পার্টি হইল, আর তারপরে সাহারির টাইম হয়ে গেল, সবে কাদার পালন হয়ে গেল, লাইলাতুল কাদার হয়ে গেল, এইরকম লাইলাতুল কাদার করে দোয়া কবুল হবে না, ইবাদতে ইজতিহাদ করতে হবে। ফাজতাহিদু ফি দোয়া, দোয়ায় তোমরা ইজতিহাদ করো, মেহনত করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর তারপরে দোয়া চাইবে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে, দৃঢ় প্রতিজ্ঞ হয়ে, দুর্বল মন নিয়ে নাই, পাবো কি পাবো না, আমার মতো হত ভাগা, কত গুনাহ করেছি, পাপি তাপি, আমাদের দোয়া কবুল হয় ওই রকম আল্লাহর যারা নেকবান্দা আছে তাদেরই দোয়া কবুল হবে, আমাদের দোয়া দোয়া করছেন আর মনটাকে বলছেন যে আরে চোরের মন পুলিশ পুলিশ, আমাদের দোয়া কবুল হয় তাহলে কাজ হবে না। কিন্তু এই মর্মে সহিহ বুখারীতে একটি হাদিস রয়েছে, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দা আহাদুকুম, তোমাদের কেউ যখন দোয়া করে, ফাল ইউজাম ফি দোয়া, দোয়াতে যেন দৃঢ় প্রতিজ্ঞ হয়, দোয়া একেবারে অকাট্য ভাবে করবেন, আমি নেব আল্লাহ পাকের কাছে, ওয়ালা ইয়াকুল, আর এই রকম দোয়া করিয়েন না, আল্লাহুম্মা ইন শিয়তা ফাআতিনি, আল্লাহ তোমাকে যদি ভালো লাগে তো আমাকে দাও, হ্যাঁ তুমি যদি চাও তো দাও, আর না চাও তো না দাও, এই রকম করিয়েন না। অন্য হাদিস রয়েছে, আল্লাহ মাগফিরলি ইন শিয়ত, আল্লাহ মারহামনি ইন শিয়ত, আল্লাহ তুমি চাইলে আমার উপর রহম করো, আর তুমি যদি চাও তো আমাকে মাফ করো, এইরকম চাইলে কি আল্লাহ দেবেন, আল্লাহ বলে তাহলে তো তোর প্রয়োজন নাই। যদি কারো কাছে ধার চাইতে যান আর ধার চাইতে গিয়ে বলে যে ভাই আমার 5,000 টাকার প্রয়োজন আছে, আপনার মন হইলে দেন, না হইলে না দেন, দেবেন নাকি, আপনার ইচ্ছা হইলে দেন, না হইলে না দেন, পাগল না ওই লোক। কোন ফকির ভিক্ষুক যদি চাইতে যায় বলে ভাই আমি একটু অভাবী, আপনার ইচ্ছা হইলে দেন, না হইলে না দেন, তোমাদের বেয়াদব, তোর চাওয়ার ঢং নাই, এটা তরিকা হইল, যে আপনার ইচ্ছা হইলে দেন, না হইলে না দেন, এটা তো তরিকা নাই। তো আল্লাহ পাকের কাছে চাওয়ার উত্তম আদব রয়েছে। আল্লাহর কাছে আপনি অকট্য ভাবে চাইবেন, এইরকম দুর্বল মন নিয়ে নয় যে আল্লাহ তোমার মন হইলে মাফ করো, তুমি চাইলে মাফ করো না হয় মাফ করিও না, রহম করো ইচ্ছা হইলে রহম করো না হয় করিও না, এরকম করিও না। ফাইনাল্লাহ আল্লাহ মুস্তাক রেহালাহু, কারণ আল্লাহর ওপর কেউ জবরদস্তি করার নেই, আপনি জবরদস্তি নিতে পারবেন না আল্লাহ পাকের কাছে। তাহলে আল্লাহর কাছে শক্ত করে চান, ইমান মজবুত করে চান যে আল্লাহ দেবেন, কেন দেবেন না, আল্লাহর কাছে নেব চাইব, আল্লাহ অবশ্যই দেবেন। দোয়া কবুল হওয়ায় বেশ কিছু বাধা রয়েছে, তার মধ্যে একটি বাধা হচ্ছে হারাম খাওয়া। হারাম খাওয়া থেকে বাঁচবেন, যারা হারাম খায়, হারাম পান করে, অথবা হারাম পোশাক পরে, হারাম জমিনে বসবাস করে, বাড়ির ভিটে মাটিটা আপনার হারাম পয়সার, বেইমানি করা আপনার বেইমানি করা, আইল চেপে রেখেছেন, যে আপনি ঘর তৈরি করেছেন, যে বিল্ডিং তৈরি করে যে বাড়িতে বসবাস করছেন, হারাম পয়সা, সুদের পয়সা দিয়ে, ঘুষের পয়সা দিয়ে, হ্যাঁ, এইরকম যদি হারামের সাথে আপনার সম্পর্ক থাকে, হারাম খাওয়ার সাথে, বসবাসের সাথে, পানের সাথে, পোশাক পরিচ্ছদের সাথে, তাহলে দোয়া কবুল হবে না। যতই দোয়া কবুল হওয়ার জন্য অন্য অন্য জিনিস থাক, অন্য অন্য দিক ভালো আছে, কিন্তু হারাম যদি কেউ খায় দোয়া কবুল হবে না। আজকাল অধিকাংশ মানুষ হারাম মুক্ত নয়, অনেক মানুষই আছে নামাজ রোজা ইত্যাদি তো ঠিক আছে, কিন্তু বিড়ি সিগারেট খাই। ওই ভাইদেরকে জিজ্ঞেস করছি, আপনি সিগারেট খাচ্ছেন, তামাক খাচ্ছেন, জর্দা দেওয়া পান খাচ্ছেন, এটা কি হারাম নয়? আর আপনি জর্দা দেওয়া পান খেয়ে হুজুর জি দোয়া করবেন? মাদ্রাসা বাবা বা মসজিদের যেগুলি ইমাম আমাদের দেশে অধিকাংশ জর্দা দেওয়া পান খাই, এদের দোয়া কি করে কবুল হবে বলুন তো দেখি, এটা হারাম নয়? কারো যদি একটা বেমানি করা পয়সা হারাম হয়, অথচ আসল পয়সাটা হালাল ছিল, বেমানি না করলে পয়সাটা কোন হারাম জিনিস নয়, হ্যাঁ, সরের মতো আর কুকুরের মতো নাই, হ্যাঁ ঠিক না, বিড়ালের মতো নাই। তাহলে এই তামাক জাতীয় জিনিস বকরি ছাগলও খায় না, আরে পশু পাখি তো খায় না তামাক, সেই তামাক জর্দা যদি সিগারেটে হোক আর বিড়িতে হোক আর যেভাবে হোক না কেন, যদি মুসলিম খায় আর আল্লাহর কাছে দোয়া করে, কি করে দোয়া কবুল হবে? হারাম থেকে বাঁচতে হবে। এই মর্মে সহি মুসলিমের হাদিস রয়েছে যে একটা লোক লম্বা দীর্ঘদিন সফর করে, সফরে দোয়া কবুল হয়, তারপর ওর দোয়া কবুল হচ্ছে না, তারপরে ধুলো ধূসরিত হয়ে রয়েছে, আর তারপর আল্লাহকে বার বার করে ডাকছে, ইয়া রব্বে ইয়া রব্বে ইয়া রব্বে, বার বার করে ডাকছে, কিন্তু দোয়া কবুল হচ্ছে না। কেন বলছেন? আমাত আমহু হারাম, যা খায় তা হারাম, মাশরাবু হারাম, যা পান করে হারাম। হয়তো আপনি যে পানি খাচ্ছেন, পানি যেখান থেকে আসছে ওই পানির ব্যবস্থাটা হারাম ব্যবস্থা, বেমানি করা, নলকূপের পয়সা বা আপনার ওই যে কূপ, কূপ যে জায়গাটা আছে সেই জায়গাটা বেমানি করা জায়গা, তো হারাম পানি আসছে আপনার, ও গোজদিয়া বিল হারাম, অথবা আপনি একটা জুস খাচ্ছেন ও কফিলের মালিকের কাছ থেকে চুরি করা পয়সা দিয়ে, হারাম এটা, কারো বেমানি করা যেটা মোবাইল টেলিফোন করছেন, চুরি করা মোবাইল, হ্যাঁ চুরি করা মাল, জানতেন যেটা চুরি করা, 1000 রিয়ালের 500 টাকা পেয়েছেন, এই জন্য চুরি করা মাল আপনি কিনে নিয়ে এসছেন, জানছেন যে চুরি করা জিনিস, তো হারাম নয়। এইরকম যদি হয় তাহলে ফান্না ইউস্তা যা বলে জালেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর দোয়া কেমন করেই কবুল হবে? এইরকম হারাম যারা খায়, হারাম যারা ব্যবহার করে, তাদের দোয়া কি করে কবুল হবে? দোয়া কবুল হয় বাধা হচ্ছে তাড়াহুড়া করা, কেউ যদি তাড়াহুড়া করে তাহলে দোয়া কবুল হয় না। দোয়া আজকে চাইলেন, কালকে, তিন দিন, একদিন, দুদিন, তিন দিন, আর বেশি চাইব না, এত চাইলাম আর হইল না, পাবো না, আল্লাহ দেবেন না, এ তো মনে হচ্ছে মানুষের কাছে, এই দেখ তোকে একবার দুইবার তিনবার, এর বেশি আর ছাড়বো না, তাই না? তো ওই রকম যদি আল্লাহকে যদি মনে করে যে মজবুর করে দেবো, আল্লাহ তোর কাছে আজ চাইলাম কাল চাইবো আর তারপরের দিন দিবি, দে না দিবি না দে, তো আল্লাহ দেবেন? আল্লাহর কাছে চাইতে হবে, তাড়াহুড়া করলে হবে না, হতে পারে বছর পার হয়ে যেতে পারে, বছর পার হয়ে যেতে পারে, হতে পারে যেটা আপনি চেয়েছেন সেটা পেলেন না, আল্লাহ বিকল্প, উত্তম বিকল্প দিলেন, হতে পারে আল্লাহ পাক আপনার উপর বালা মুসিবত আসছিল সেটা দূর করে দিলেন। দোয়া কবুল হওয়ার তিনটা তরিকা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে। দোয়া কবুল হয় তিন নম্বর বাধা হচ্ছে গুনাহে ডুবে থাকা। যে লোক সবসময় গুনাহ করছে, সারা প্রতিদিন ফিল্ম দেখে, হ্যাঁ প্রতিদিন ইন্টারনেটে খারাপ সাইট ভিজিট করে, হারাম কাজ করে, হারাম কথা বলে, অন্যায় কথা বলে, হ্যাঁ অন্যায় কাজ করে, আর আল্লাহর কাছে দোয়া করছে, যেই লোকটা আল্লাহকে একটু ভয় করে না, যে জবাবদেহি করতে হবে, নামাজ পাঁচ অক্ত পড়ে না, আর আল্লাহ, যে লোকটাকে এইটুকু ভয় লাগে না যে কিয়ামতের দিন হাশরের মাঠে প্রথম পাঁচ অক্ত নামাজের হিসাব হবে, সে আল্লাহ পাকের কাছে দোয়া করলে কি করে কবুল হবে বলুন তো দেখি? তাহলে বোঝা গেল যে হারাম কাজ থেকে, নামাজ ছাড়া হারাম, সবচেয়ে বড় হারাম, শিরক করা হারাম, বিদাত করা হারাম, সমস্ত রকমের হারাম থেকে যদি বেঁচে থাকে, হারাম কথা কাজ আমল থেকে যদি বেঁচে থাকে, তাহলে দোয়া কবুল হবে। দোয়া কবুল হয়, বাধা হচ্ছে কোন ফরজ অজেব ছেড়ে দেওয়া, আল্লাহ পাক খরচ করেছেন আপনি ছেড়ে দিচ্ছেন আর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ পাক দোয়া শুনবেন না। এইরকমই হারাম কাজ করা, অন্যায় কাজ করা, যারা অন্যায় কাজের সাথে জড়িত তাদের দোয়া কবুল হবে না। এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিরমিজিতে রয়েছে, ওয়াল্লাযী নাফসী বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার প্রাণ রয়েছে, লা তা'মুরুন্না বিল মারুফ, অবশ্যই তোমরা ভালো কাজের উপদেশ দিতে থাকবে, ওয়ালা তানহাউন্না আনিল মুনকার, অবশ্যই তোমরা অন্যায় কাজে বাধা দেবে। এটা হচ্ছে মুসলিমদের দায়িত্ব, শ্রেষ্ঠ উম্মতের দায়িত্ব। আউলা ইউশেকান্নাল্লাহু আন ইয়াবাসা আলাইকুম ইকাবাম মিনহু, আর যদি এই কাজ না করো, ভালো কাজের উপদেশ আর অন্যায় কাজে বাধা, এই দুটো কাজ যদি না করো, আল্লাহ তোমাদের এমন শাস্তি পাঠাবেন যে সুম্মা তাদউনাহু, তোমরা আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, ফালা ইউস্তাজাবু লাকুম, কিন্তু তোমাদের দোয়া কবুল হবে না। তাহলে আপনার বাড়িতে যদি অন্যায় চলে আর অন্যায় বাধা দেন না, আপনার ছেলেরা নামাজ পড়ে না, নামাজ পড়তে বলেন না, চাপ সৃষ্টি করেন না, তিনবার ভালোই খেতে দিচ্ছেন, একটু ছেলে যদি রাত্রে লেট করে আসে না, পেরেশান হয়ে যাচ্ছেন যে ছেলেটা যে কি হইল না হইলো, আসছে না কেন, বাড়ি কেন আসছে না, আর ছেলেটা নামাজ পড়ে না, জাহান্নামে যাবে, এই অবস্থায় মরে গেলে কোন মাথার ব্যথা নেই আপনার। হ্যাঁ, আর ওই ছেলে হারাম অন্যায় কাজ করছে, আর কোথাও যদি পুলিশে ধরে পিটুনি দেয় তো আপনার কান্নার শেষে যে হাইরে পুলিশ আসামি হয়ে গেছে, সরকারি আসামি হয়ে গেছে ইত্যাদি, কত পেরেশান, কিন্তু আল্লাহ পাকের আসামির কাঠগড়ায় সে হাজির হয়েছে হারাম খেয়ে আর হারাম কাজ করে, ওতে আপনার মাথা ব্যথা নেই। তো এইরকম যাতে করে না হয়, যদি কোনো সমাজে, কোনো পরিবারে, কোনো দেশে, হ্যাঁ, কোন জায়গায় ভালো কাজের নির্দেশ না দেওয়া হয়, অন্যায় কাজে বাধা না দেওয়া হয়, তাহলে আল্লাহ পাকের আজাব আসে ওই দেশে, ওই সমাজে, ওই পরিবারে, আর তারা দোয়া করলে দোয়া কবুল হয় না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তারপরে পাঁচ নম্বর দোয়া কবুল হয়, বাধা হচ্ছে কেউ যদি পাপের দোয়া করে, অন্যায় কাজের দোয়া করে, সম্পর্ক ছেদ করার দোয়া করে, যেমন আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ গো আমার এই মামা অথবা আমার চাচারা এরা বড় জুলুম অত্যাচার করেছে, আল্লাহ তুমি আমাকে সৌদি আরব নিয়ে চলো, আল্লাহ একটা বিদেশে একটা ভালো চাকরি দাও, বা আল্লাহ আমার রিজিকে বরকত দাও, যদি আমার কাছে টাকা পয়সা হয়ে যায় তো এই বেটাদের সাথে কখনো কথাই বলবো না, এদের সাথে সম্পর্কই রাখবো না, আজকাল অভাবী হয়েছি, গরিব হয়েছি, চাচা ছাড়া চলতে পারি না, মামা ছাড়া চলতে পারি না, আল্লাহ তুমি আমার রুজিতে বরকত দাও, একটা বিদেশে চাকরি দাও, এদেরকে দেখাবো, চলবে দোয়া? হারাম দোয়া এগুলো, অন্যায় কাজ করার জন্য দোয়া, সম্পর্ক ছেদ করার জন্য দোয়া, আত্মীয়তার বিচ্ছিন্ন করার জন্য দোয়া। তো এইরকম হারাম দোয়া কেউ যদি করে তাহলে শুনবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন। তবে আল্লাহ দোয়া শুনেন কিভাবে বলছেন, ইল্লা আতাহুল্লাহু বিইহদা সালাসিন, তিন রকমের এক রকম ভাবে আল্লাহ দোয়া কবুল করে থাকেন, ইম্মা আন তুআজ্জালালহু দাওয়াতাহু, যেই দোয়া করলে সেটাই আল্লাহ দিয়ে দিলেন, হয়তো আপনি দোয়া করলেন যা চেয়েছিলেন ওইটাই আল্লাহ দিয়ে দিলেন, এটা হচ্ছে এক নম্বর দোয়া কবুল হওয়া। দুই নম্বর হচ্ছে ওয়া ইম্মা আইয়াদাখিরা লাহু ফিল আখির, আল্লাহ দুনিয়াতে দিলেন না, আল্লাহ ভালো জানছেন যে আপনাকে দুনিয়াতে দিলে আপনি খারাপ হয়ে যাবেন, হয়তো বেশি টাকা পয়সা দিলে অথবা বেশি সুখ দিলে, বা আল্লাহ দিলেন না যে কোনো হিকমতের কারণে দিলেন না, আখিরাতে এর উত্তম বদলা আল্লাহ আপনার জন্য জমা রেখেছেন, দেবেন। তিন নম্বর হচ্ছে ওয়া ইম্মা আইয়াসরিফা আনহু মিনা সুয়ে মিসলাহা, অথবা তার উপর বালা মুসিবত আসতো, অ্যাক্সিডেন্ট হইতো, তার বাড়িতে ডাকাইতি হইতো, অথবা তাকে কে খুন করতে আসতো, এসব বিপদ আপদ থেকে আল্লাহ বাঁচিয়ে নিলেন, রক্ষা করে নিলেন, তা আপনার দোয়া কবুল হয়েছে। কিন্তু উত্তম বিকল্প আল্লাহ দিলেন যে তোমাকে যেটা চেয়েছিলে সেটা তো দিলাম না, কিন্তু তোমাকে মহাবিপদ থেকে রক্ষা করে দিলাম। এইভাবে আল্লাহ দোয়া কবুল করে থাকেন। সাহাবীরা বললেন যে ইয়া রাসূল আল্লাহ, যদি এইরকমই হয় যে আমাদের দোয়া কোনোটা রদ হয় না, দোয়া শর্ত পুরা করে দিলে আর দোয়া কবুল হয়, বাধা না থাকলে আমাদের দোয়া কবুল হয় আর তিনের এক অবশ্যই পাবো, তাহলে এজা নুকসেরও বেশি বেশি আমরা দোয়া করব, বেশি বেশি দোয়া করবো, আল্লাহর কাছে খুব চাইতে থাকবো, চাইতে থাকবো, আবার চাইতে আবার কেন কৃপণতা করব। তখন নবী সাল্লাল্লাহু বললেন যে আল্লাহর ভান্ডারে কিছু কমতি নেই, আল্লাহ আকসার, আল্লাহর কাছে কোনো অভাব আছে যে তোমরা যদি দুনিয়ার কোটি কোটি টাকা চাও, দুনিয়ার রাজত্ব চাও, তো আল্লাহ দিতে পারবেন না? অসম্ভব কিছু, অসম্ভব কিছু নয়। হ্যাঁ, অসম্ভব জিনিস চাওয়া নিষেধ রয়েছে। অসম্ভব হচ্ছে যে আল্লাহ আমার যৌবন ফিরিয়ে দাও, আমি এখন 50 বছরের মানুষ, যদি দোয়া করি আল্লাহ আমাকে এখন 20 বছরের করে দাও, তবে নিষেধ আছে এরকম দোয়া, এবার সীমা লঙ্ঘন, বাড়াবাড়ি, হারাম দোয়া। আল্লাহ আমাকে, আল্লাহ তুমি আমাকে মৌতের সম্মুখীন করিও না, আমাকে একটা এমন নিয়ামত দাও যে আমি যাতে করে, আমি যাতে করে আল্লাহ সারা জীবনটা বাঁচতে পারি, হবে? হ্যাঁ, আল্লাহ আমাকে এত লম্বা আয়ু দাও যাতে করে ঈসা আলাইহিস সালামের যুগ পেয়ে যাই। তো এইরকম দোয়া করতে করা চলবে না, যেগুলো দোয়া অসম্ভব বা অসম্ভবের কাছাকাছি, যেগুলো সাধারণত প্রাকৃতিক ভাবে হয় না, এইরকম দোয়া। করা নিষেধ। বাকি বৈধ দোয়া যদি করেন আর দোয়ার শর্ত পুরা করে দেন, পাঁচটি শর্ত বললাম আর পাঁচটি বাধা বললাম, বাধাগুলো দূর করে দেন দোয়া কবুল হয়, আর শর্ত পুরা করে দেন আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে চান আর দেখেন আল্লাহ দেন কিনা, আল্লাহ অবশ্যই দেবেন যেমন আল্লাহ পাক ওয়াদা করেছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তার কাছেই চাওয়ার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের দুনিয়ার যে প্রয়োজন রয়েছে তা যেন পুরা করে দেন, তাতে বরকত দান করেন, আখেরাতে যা প্রয়োজন রয়েছে তা যেন আমাদের পুরা করে দেন, আল্লাহ পাক দুনিয়াতেও আমাদেরকে সার্বিক কল্যাণ যেন দান করেন, আখেরাতে আল্লাহ পাক যেন আমাদেরকে সার্বিক কল্যাণ দান করেন, আল্লাহ পাক আমাদেরকে সমস্ত বালা মুসিবত থেকে যেন হেফাজতে রাখেন। মুসলিম উম্মতের জুলুম অত্যাচার চলছে, বিশেষভাবে আজকাল প্যালেস্টাইনে ইহুদিদের যে জুলুম অত্যাচার চলছে মুসলিম নারীদের ওপর, মুসলিম শিশুদের ওপর, মুসলিম যুবকদের ওপর, আল্লাহ পাক মুসলিম ভাইদের যেন হেফাজত করেন, আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসকে প্যালেস্টাইনকে যেন ইহুদিদের কবল থেকে স্বাধীন করে দেন, আল্লাহ পাক রব এমন বান্দা যেন তৈরি করে দেন, এমন শাসক যেন মুসলিমদের তৈরি করে দেন যারা কাফের কুফরি শক্তির হাত থেকে ফিলিস্তিনকে স্বাধীন করতে পারে, মুসলিমদের হাতে তুলে দিতে পারে, সৎ লোকদের হাতে তুলে দিতে পারে, আল্লাহ পাক যেন আমাদের হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো জায়গা মুসলিমরা বসবাস করে তাদের যেন আল্লাহ পাক হেফাজত করেন, জানমালের হেফাজত করেন, ইজ্জত আবুর হেফাজত করেন, আল্লাহ পাক সমস্ত রকম বালা মুসিবত থেকে হেফাজত করেন, আল্লাহ পাক দিনের উপর চলার তৌফিক দান করেন, তৌহিদ এবং সুন্নাতের অনুসারী হওয়ার তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে বেঁচে থাকার যেন আল্লাহ পাক তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন।